অন্যায় অত্যাচারের প্লাবনে গা ভাসিয়ে দিয়ে সবাই যেন নির্জীবের মতো চলছে। ওরা চলছে সমাজ দেহকে শির্ক ও বেদাতের পঙ্কিলতা অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছে। ভেবেছ কি এভাবে চলতে থাকলে সমাজ জীবনে তোমার অবস্থান কোথায় পৌঁছাবে? নিশ্চয়ই অধপতনের অতল তলে। তাই এসো আলহেরার সুরে সুরে জীবন পথের গতি ঠিক করে নেই। আবার কোন জ্বালা মুসলিম মুখে জামতালা, এ আবার কোন জ্বালা মুসলিম মুখে জামতালা, চারদিকে শয়তানের খেলা কথা বলে না, চারদিকে শয়তানের খেলা কথা বলে না, কথা বলে না রে কেন কথা বলে না, কথা বলার কেন ওরা সাহস পায় না, চারদিকে শয়তানের খেলা কথা বলে না, চারদিকে শয়তানের খেলা কথা বলে না, রাষ্ট্র শক্তি সব নিল শয়তান আসিয়া, সবার মনে দিল ব্যাটা শিরক বসাইয়া, রাষ্ট্র শক্তি সব নিল শয়তান আসিয়া, সবার মনে দিল ব্যাটা শিরক বসাইয়া, কেউ করছে মূর্তি পূজা সামনে রাখিয়া, কেউ করছে মূর্তি পূজা সামনে রাখিয়া, কেউ করছে মানুষ পূজা দাফন করিয়া, কেউ করছে মানুষ পূজা দাফন করিয়া, এ আবার কোন জ্বালা মুসলিম মুখে জামতালা, এ আবার কোন জ্বালা মুসলিম মুখে জামতালা, চারদিকে শয়তানের খেলা কথা বলে না, চারদিকে শয়তানের খেলা কথা বলে না, কথা বলে না রে কেন কথা বলে না, কথা বলার কেন ওরা সাহস পায় না, চারদিকে শয়তানের খেলা কথা বলে না, চারদিকে শয়তানের খেলা কথা বলে না, এরা ইসলামকে সমাজ থেকে ধসে দিল, গণতন্ত্র সমাজতন্ত্র কায়েম করিল, এরা ইসলামকে সমাজ থেকে ধসে দিল, গণতন্ত্র সমাজতন্ত্র কায়েম করিল, পীরতন্ত্র এরই ফাঁকে বসিয়ে নিল, মাজহাবি তন্ত্রেতে আবার ইমান আনিল, মাজহাবি তন্ত্রেতে আবার ইমান আনিল, এ আবার কোন জ্বালা মুসলিম মুখে জামতালা, এ আবার কোন জ্বালা মুসলিম মুখে জামতালা, চারদিকে শয়তানের খেলা কথা বলে না, চারদিকে শয়তানের খেলা কথা বলে না, কথা বলে না রে কেন কথা বলে না, কথা বলার কেন ওরা সাহস পায় না, চারদিকে শয়তানের খেলা কথা বলে না, চারদিকে শয়তানের খেলা কথা বলে না, এরা আল কোরআনের কথা শুনে করে বাহানা, সহিহ হাদিসকে করে মানতে মানা, এরা আল কোরআনের কথা শুনে করে বাহানা, সহিহ হাদিসকে করে মানতে মানা, পীর পুরোহিত মানে তারা ষোলো আনা, বিশাল সমাজের দোহাই মোটে ছাড়ে না, বিশাল সমাজের দোহাই মোটে ছাড়ে না, এ আবার কোন জ্বালা মুসলিম মুখে জামতালা, এ আবার কোন জ্বালা মুসলিম মুখে জামতালা, চারদিকে শয়তানের খেলা কথা বলে না, চারদিকে শয়তানের খেলা কথা বলে না, কথা বলে না রে কেন কথা বলে না, কথা বলার কেন ওরা সাহস পায় না, চারদিকে শয়তানের খেলা কথা বলে না, চারদিকে শয়তানের খেলা কথা বলে না, এ আবার কোন জ্বালা মুসলিম মুখে জামতালা, এ আবার কোন জ্বালা মুসলিম মুখে জামতালা, চারদিকে শয়তানের খেলা কথা বলে না, চারদিকে শয়তানের খেলা কথা বলে না, চারদিকে শয়তানের খেলা কথা বলে না, চারদিকে শয়তানের খেলা কথা বলে।